ভেবেছ তোমাদেরই আকার আছে জলসাঘর, ভেবেছ তোমাদেরই আকার আছে জলসাঘর, তাই আমারই এই জলসাঘরটা দেখবে কেমন করে, তোমাদের ঝাড়বাতিটা অন্ধ চোখে দিচ্ছে আলো ভরে, ভেবেছ তোমাদেরই আকার আছে জলসাঘর। আমারই জলসাঘরের ঝাড়বাতিটা জ্বালায় রাতের তারা, আমারই জলসাঘরের ঝাড়বাতিটা জ্বালায় রাতের তারা, আমি শুনি বাতাসের তান পুরাটা ছাড়া, আমি শুনি বাতাসের তান পুরাটা ছাড়া, ঝিঝি পোকা সারেঙ্গিটা বাজায় যে সুর ধরে, ঝিঝি পোকা সারেঙ্গিটা বাজায় যে সুর ধরে, ভেবেছ তোমাদেরই আকার আছে জলসাঘর। ঘাস গালি চাইলিয়ে দেহ হয় যে মেজাজ সে কি, ময়ূর নটি দোলায় পেখম নাচন তো তার দেখি, ঘাস গালি চাইলিয়ে দেহ হয় যে মেজাজ সে কি, ময়ূর নটি দোলায় পেখম নাচন তো তার দেখি, আমায় দাদরা গজল ঠুংরি শোনায় রাত জাগায় এক পাখি, আমায় দাদরা গজল ঠুংরি শোনায় রাত জাগায় এক পাখি, আমায় দাদরা গজল ঠুংরি শোনায় রাত জাগায় এক পাখি, মৌ মহুয়ার নেশায় যে হয় রক্ত গোলা পাখি, গন্ধ মাখা শিশিরা তোর পড়ে মাথায় ঝরে, ভেবেছ তোমাদেরই একার আছে জলসাঘর, তাই আমারই এই জলসাঘরটা দেখবে কেমন করে, তোমাদের ঝাড়বাতিটা অন্ধ চোখে দিচ্ছে আলো ভরে, ভেবেছ তোমাদেরই আকার আছে জলসাঘর।